উঠে আছো কেমিতি আছো কোঠে আছো তু কেমিতি আছো দুখরে আছো না সুখরে আছো কোঠি আছো তু কেমিতি আছো দুখরে আছো না সুখরে আছো শাশু ঘরে গলা পরে নুয়া নুয়া স্বামী পড়ে শোই পড়ুছু না চেই রহুছু কোঠি আছো তু কেমিতি আছো আজি পুনি নই কুলে পালি ঘর গড়ু থিলি সড়েই রে ভাত ডালি তরকারি রাঁধু থিলি জানিলি নি অজনা রে লুহ টোপে ঝরি গলা সেই টোপে লুহ পুনি বালি ঘর ভাঙ্গি দেলা শাশু ঘর চৌরারে সঞ্জবতি দেলা বেড়ে দীপ জাড়ুছু না লোহ ঢালুছু কোঠি আছো তু কেমিতি আছো গলাপরে গোলাপর ঋতু কেবে আসি নাহিঁ পুনেই ত আসে যায় জন্ম কেবে হসি নাহিঁ দীপটিয়ে জাড়ুথিবি সবুদিনে তো পাইঁ দুঃখ কেবে পরিবুনি মোরাণ মো পাইঁ শাশু ঘর হাঁড়ি সাড়ে চুলি পাখে নীরবরে রাঁধি পারুছু না পড়ি দৌছু কোঠি আছো তু কেমিতি আছো দুঃখরে আছো না সুখরে আছো শাশু ঘরে গলা পরে নুয়া নুয়া স্বামী পড়ে শোই পড়ুছু না চেই রহুছু।